শুরু হচ্ছে বঙ্গানুবাদ সহ সম্পূর্ণ পবিত্র কালামে পাকের ধারাবাহিক পরিবেশনা। প্রথম খণ্ডে তেলাওয়াত, তেলাওয়াত করছেন বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন পবিত্র মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি ডক্টর শেখ আলী ইবনে আব্দুর রহমান আল হুজাইফি। অনুবাদে কণ্ঠ জায়েদ ইকবাল। সার্বিক সহযোগিতায় হাফেজ মাওলানা শহীদুল ইসলাম ইমাম কাঁটাবন মসজিদ ঢাকা, আলহাজ আজিজুল্লাহ, আলহাজ শামসুদ্দিন, আবু জাফর, শামসুল মোমেন, হাফেজ মাওলানা আজহারুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আনোয়ার হুসাইন, কামরুল ইসলাম হুমায়ুন ও মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন সাইয়িদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ, فهذا مصحف المدينة النبوية المرتل تلاوة فضيلة الشيخ علي بن عبد الرحمن الحذيفي برواية حفص عن عاصم من طريق الشاطبية، وهي الرواية التي رواها حفص عن عاصم بن أبي النجود الكوفي عن أبي عبد الرحمن السلمي عن عثمان بن عفان وعلي بن أبي طالب وزيد بن ثابت وأبي بن كعب عن النبي صلى الله عليه وسلم. هذا وقد تم تسجيل هذا المصحف المرتل في مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة، وذلك سنة 640 من الهجرة، والله الموفق والهادي إلى سواء السبيل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بتاريت شيطانের প্রতারণা থেকে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।